রণাঙ্গনে পাড়ি জমাতে খুব ভয় পাচ্ছ? ভয়ের কিচ্ছু নেই। আমাদের পূর্বসূরীরা কি ভয় পেয়েছিলেন? না, কখনো। বরং তারা ছিলেন অজয়, অমর আর অকুত ভয়। সুতরাং আর ভীতির জগতে ঘোরাফেরা না করে চলো সাহসিকতার সোনালি আশা, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ না থেকে চলো জিহাদের ময়দানে। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। মরলে শহীদ আর বাঁচলে গাজী, মরলে শহীদ আর বাঁচলে গাজী, এ কথা তো কারো আর অজানা নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। পূর্ব পুরুষের বিজয় গাথা হৃদয়ে মাঝে গেথে রয়েছে মোদে, পূর্ব পুরুষের বিজয় গাথা হৃদয়ে মাঝে গেথে রয়েছে মোদে। অর্ধ জাহান ওরা করেছে শাসন, দিয়ে গেছে উপমা সোনালী যুগে, অর্ধ জাহান ওরা করেছে শাসন, দিয়ে গেছে উপমা সোনালী যুগে। পূর্ব পুরুষের বিজয় গাথা হৃদয়ে মাঝে গেঁথে রয়েছে মোদে, অর্ধ জাহান ওরা করেছে শাসন, দিয়ে গেছে উপমা সোনালী যুগে। লাখ শহীদের খুনে ওর জিত জয়, লাখ শহীদের খুনে ওর জিত জয়, এমনিতে বসে বসে পাওয়া নাহি যায়, এমনিতে বসে বসে পাওয়া নাহি যায়। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। আলোর মশাল জ্বেল কোরআন হাতে, নেমে এসো সততার ভূমিতে, আলোর মশাল জ্বেল কোরআন হাতে, নেমে এসো সততার ভূমিতে। কাফের বেদিন শত জালিমের হাত ভেঙে দিতে যোগ দাও জিহাদে, কাফের বেদিন শত জালিমের হাত ভেঙে দিতে যোগ দাও জিহাদে। আলোর মশাল জ্বেলে কোরআন হাতে, নেমে এসো শত তার ভূমিতে, কাফের বেদিন শত জালিমের হাত ভেঙে দিতে যোগ দাও জিহাদে। সত্যের পথে প্রাণ যায় চলে যা, সত্যের পথে প্রাণ যায় চলে যা, একটু ভাবনার কোনো কিছু নাই, একটু ভাবনার কোনো কিছু নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। মরলে শহীদ আর বাঁচলে গাজী, মরলে শহীদ আর বাঁচলে গাজী, এ কথা তো কারো আর অজানা নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই।